السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা আকীদার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন। প্রথমত আমাদেরকে আকীদা ঠিক করতে হবে যে আল্লাহ সাকার না আল্লাহ নিরাকার। এটা আমরা নিশ্চয়ই জানি যে যার আকার আছে তা দেখা যায়, যার নিরাকার তাকে তাকে দেখা যায় না। এখন আল্লাহ তাআলাকে দেখা যায় না যায়? অনেকে সরাসরি প্রশ্ন করে যে আল্লাহর যে আকার আছে তার কোন দলিল আছে? তার দলিল হচ্ছে তাকে দেখা যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রায়তু রাব্বি ফি আহসানি সূরা। এই যে সূরা, সূরা মানে হচ্ছে আকার। প্রশ্ন থাকবে তাহলে কেমন বলুন তো, এই প্রশ্ন করা ঠিক পাচ্ছেন আমরা না? কেন? যেহেতু আল্লাহ তাআলা কি বলে আপনার, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই। আমরা যা যেভাবে এসেছে আল্লাহর গুণাবলী, আল্লাহর পা, আল্লাহর হাত, আল্লাহর চোখ যেভাবে এসেছে আমরা সেই ভেবে আমরা বলবো না যে এটা আমাদের মতো, ওটা আমাদের মতো। আর একটা ভুল ভেঙে দিই আপনাদের, একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা নিজের আকারে আগুনকে সৃষ্টি করেছেন, একটা হাদিসে আছে। প্রথমত সেই হাদিস হচ্ছে জাল, যেটা সহিহ হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার আকার, আল্লাহ তাআলা আদমকে তার আকারে সৃষ্টি করেছেন। এখানে তার আকারে বলতে কার আকারে? আদমের আকারে। পরে তার শব্দ এসেছে যে সিদ্দিনা দেরান, মানে ষাট হাত লম্বা, এই আকারে কে সৃষ্টি করতে পারে? সবই সৃষ্টি করতে আল্লাহ, কিন্তু আদমকে সৃষ্টি করার বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যার জন্য হচ্ছে খালাক তো বিয়েদেই, আমি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। সুতরাং আদমকে তার নিজের আকারে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ নিজের আকারে আদমকে সৃষ্টি করেননি, কারণ আল্লাহর মতো কোনো কিছুই নেই আল্লাহ কোরআনে বলছেন। সুতরাং আপনি কল্পনাতেও আল্লাহর আকার হতে পারবেন না, তবে আকার আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আমরা সবাই জানি এবং সেই সম্পর্কে দুটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। পার্থিব্য জগতে মানব দানবের জন্য আল্লাহ পাক অদৃশ্য, দুনিয়ার বুকে কেউ দেখতে পারবে আল্লাহকে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া আন্নাকুম লান তারাউনা রাব্বা লান তারাউনা রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাত্তা তামুতু, লান তারাউ রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাত্তা তামুতু। তো তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে না যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করেছো, মানে মরণের পরে দেখা যাবে, তার মানে কিয়ামতে দেখা যাবে বা পরকালে দেখা যাবে। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তাই না? সূরা আরাফের 143 নম্বর আয়াতে ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকারা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া কাররা মুসা সায়িকা প্রভু আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখবো। আল্লাহ কি বললেন? তুমি আমাকে কখনোই দেখবে না। এই কখনোই দেখবে না থেকে মনে করে অনেকে যে পরকালেও আল্লাহকে দেখা যাবে না, বা মশা পরকালেও আল্লাহকে দেখবে দেখতে পাবেন না, না এরকম উদ্দেশ্য না। লান তারানি কখনোই দেখবে না মানে হচ্ছে কি, দুনিয়া বুকে তুমি আমাকে দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, যদি তার স্বাস্থ্যে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে, কিন্তু যখন আল্লাহ জাজ্জাল পাহাড়ে যতিষ্মান হলেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ আকবার, আল্লাহ মানে যে নূর, সে নূরের সম্পর্কে একটা বটে, আর মুসা আলাইহিস সালামও অজ্ঞান হয়ে পড়লেন, অতঃপর জ্ঞান ফিরে পেলে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহ নিকট তওবা করলেন যে আল্লাহকে, আল্লাহ কাছে যে আবদার করেছিলেন সে আবদার সঠিক ছিল না। আচ্ছা, এখান থেকে প্রমাণ হয় চাক্ষুষ দৃষ্টিতে আল্লাহ তাআলা চাক্ষুষ ভাবে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যায়, কিন্তু স্বপ্নে দেখা যায় কিনা? স্বপ্নে তো মনের দৃষ্টি, তাই না? তো স্বপ্নে কি আল্লাহকে দেখা যায়? জাগ্রত অবস্থায় কোন নবী ওলি আল্লাহকে দেখতে পারেন না, কোন নবীও না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আল্লাহকে দুনিয়াতে দেখেননি, কিন্তু স্বপ্নের মাধ্যমে কি হৃদয় নেত্রে তারা তাকে দেখতে পারেন, এই বিষয়ে জটিল বিষয়টা জটিল এবং বিতর্কিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু স্বপ্নে আল্লাহকে দর্শন করেছিলেন, লম্বা হাদিসে আছে। আতানি রব্বি ফি আহসানি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতানি রব্বি ফি আহসানি সূরা ফাকালা ইয়া মুহাম্মদ কুনতু লাব্বাইক রব্বি ওয়া সা'দাইক, হাদিসে কুদসি বললাম ভুল বললাম, হাদিসে কুদসি না, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কাছে আজ রাত্রে স্বপ্নে আমার রব তাবারাকা ওয়া তাআলা সুন্দর আকৃতিতে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো সর্বোচ্চ ফেরেশতা সভা কি বিষয়ে বাদানুবাদ করে? আমি বললাম না। অতঃপর তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন, এমনকি আমি আমার বক্ষস্থলে তার শীতলতা অনুভব করলাম। এটা একটা কেমন কেমন যেন লাগছে, কিন্তু হাদিস সহিহ হাদিস। অনেকে সন্দেহ করে যে হাত রাখা ইত্যাদি কেমন, যেমন বললাম যে আল্লাহর হাত কেমন আমরা জানি না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি, আকৃতিতে দর্শন করেছি। তখন আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর যেহেতু হাদিসটা সহিহ তিরমিজি শরীফের 33, 33, 32, 35 নম্বরের হাদিস, স্বপ্নে যে দর্শন কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রমাণিত, এই নবী ছাড়া কি কোন ওলিকে দেখতে পারেন, কোন ইমাম কি দেখতে পারেন, কোন ইমাম আল্লাহকে 99 বার 100 বার স্বপ্নে দেখতে পারেন? খুব দুঃখের কথা যে যারা বলেন তাদের ইমাম 99 বার 100 বার স্বপ্নে দেখলেন তারাই বলে আল্লাহ নিরাকার, তাই না? তারাই তাদের ইমাম মিথ্যা বলছেন না তারা মিথ্যা বলছে, এ এক প্রশ্ন। তারাই বলে যে আল্লাহ নিরাকার, অথচ তারাই বলে যে তাদের ইমাম কতবার দেখেছেন, 99 বার। তাহলে যে জিনিস দেখা যায় না, যে জিনিস দেখা গেছে এরকম তার আকার আসলে নাই, দেখা গেলে নিশ্চয়ই আকার আছে। ইবনে উসাইমিন আল্লামা রাহমাতুল্লাহ ফকীহ সৌদি আরবের, আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, এ দর্শন কোন অনবীর জন্য প্রমাণিত বলে জানি না, এবং এ কথাও জানি না যে কোন অনবীর জন্য এ দর্শন সম্ভব কি না। তার মানে নবীর জন্য প্রমাণ হল, কিন্তু অনবীর জন্য কোন ইমাম কোন অলির জন্য এটা প্রমাণ হতে পারে কি না জানি না। অনেকে বলছেন যে যখন আল্লাহ নবীর দেখেছেন তখন অন্য লোকও দেখতে পারে, কিন্তু আর কোথাও প্রমাণ আছে কি যে কোন সাহাবি আল্লাহকে দেখেছে? ইমামদের ব্যাপারে বলা নেই। সুতরাং আল্লামা তিনি সন্দেহ পোষণ করছেন যে নবী ছাড়া অন্য কেউ দেখতে পারেন কি না। সুতরাং সঠিক কথা এই যে নবী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না, স্বপ্নেও না, এমনি চাক্ষুষ দৃষ্টিতেও না, স্বপ্নেও না। তিনি অন্যত্রে বলেছেন ইবনে উসাইমিন, অন্য কেউ দেখতে পারে এই ব্যাপারে আমার মনে সন্দেহ আছে, এমনকি ইমাম আহমদ আহমদ বিন হাম্বলের ব্যাপারে বলা হয়েছে যে তিনি আল্লাহকে স্বপ্নে দেখেছেন যা বর্ণনা করা হয়, সে ব্যাপারেও আমার মনে সন্দেহ আছে। যেহেতু তোমরা মরণের পূর্ব পর্যন্ত তোমাদের প্রতিপালককে মোটেই দেখবে না, এ কথা কোথায় আছে? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তিনি দেখেছেন সে কথাও তিনি বলেছেন। আর এই বাড়ি জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় সামিল, আর যদি উভয় অবস্থা সামিল হয় তাহলে কিভাবে বলতে পারি যে তাকে স্বপ্নে দেখা সম্ভব? সাধারণ কোন মানুষ যে স্বপ্নে দেখবে এটা কি করে সম্ভব হতে পারে? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে স্বপ্নে কেউ তাকে দেখতে পারে না, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিরাজে আল্লাহ নবীকে আল্লাহ তাআলাকে দেখেছেন? মিরাজে যে গিয়েছিলেন এটা দুনিয়াতে না, এটা হচ্ছে উপরে, তো সেখানে গিয়ে কি তিনি আল্লাহকে দেখেছেন? এটাও বিতর্কিত, এটাও বিতর্কিত। সাহাবাদের মধ্যেই ইখতিলাফ এসেছে, সাহাবাদের মধ্যে আবু হুরায়রা আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল রাআইতা রাব্বাক? ক্বালা নূরুন আন্না আরা। তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? উত্তরে তিনি বললেন, নূর নূর, তাকে কিভাবে দেখা সম্ভব? নূর তার মানে নূর ছিল পর্দা, আর সে পর্দার আড়াল থেকেই কথা হয়েছে, আল্লাহ তাআলাকে তিনি দেখেননি। অন্য এক বর্ণনায় তিনি বলেছেন, আমি নূর রাআইতু নূরা, আমি নূর দেখেছি। আর এক হাদিসে আবু মুসা হাদিসে আছে, হিজাবুহুন লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসাতুহু মিন খালকি। আল্লাহু আকবার! তার পর্দা হল নূর, তার অন্তরা হল নূর, যদি যে পর্দা উন্মোচিত হলে তার আনন্দীপ্তি, তার মুখের সেই দীপ্তি সমগ্র সৃষ্টি পুরুষকে দগ্ধবতী করে ফেল, দগ্ধবুত করে, যা দিয়ে ছাড়বে যদ্দূর নজর যাবে, তার মানে কদ্দূর আল্লাহ যদ্দূর নজর যাবে পুরে ছাড়খার হয়ে যাবে, কত নজর যাবে আল্লাহ, তারা সৃষ্টি আল্লাহ আকবার। সুতরাং সেই নূরের পর্দা আল্লাহর আছে, আল্লাহ তাআলাকে দেখা যাবে না বা যায়নি। ইবনে আব্বাস বলেন তিনি অন্তর্নেত্রে তাকে দর্শন করছেন। হ্যাঁ হ্যাঁ, অন্তর্নেত্রে মানে তিনি স্বচক্ষে দেখেননি, তিনি অন্তর্নেত্রে আল্লাহকে দর্শন করেছেন। মা আয়েশা বলেন যে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহকে দেখেছেন সে মৃত্যুক। কে বলছেন? মা আয়েশা, তার কাছের লোক, তার সবচেয়ে প্রিয়তম, তাই না, স্ত্রী। তিনি বলছেন যে বলে মোহাম্মদ তার রবকে দেখেছে সে মৃত্যুক, সে আল্লাহর প্রতি বড় মিথ্যা আরোপ করে। ওখানে হাদিস, এটা ওখানে 4855, মুসলিম 177 হাদিস। কি দলিল তার? যেহেতু মহান আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল-লতীফুল খাবীর, দৃষ্টি সমূহ তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু দৃষ্টি সমূহ তার আয়ত্তে আছে এবং তিনি সূক্ষ্মদর্শী সম্যক পরিজ্ঞাত। সূরা আনাম 103 আয়াত। অতএব তাকে দেখা সম্ভব নয়। ওয়ামা কানা লিবাশারিন ইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাঈ হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলীমুন হাকীম। সূরা শুরা 91 আয়াত আল্লাহ বলছেন কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবেন ওহি বা প্রত্যাদেশের মাধ্যম ব্যতি রেখে, অন্তরাল ব্যতি রেখে, অথবা কোন দূর প্রেরণ ব্যতি রেখে। আর তখন আল্লাহ যা চান তার অনুমতি ক্রমে বা ওহি বা প্রত্যাদেশ করে থাকেন, নিঃসন্দেহে তিনি সমুন্নত প্রজ্ঞাময়। এখানে বোঝা গেল যে আল্লাহ সরাসরি কথা বলেন না, বরং পর্দার অন্তরাল থেকে কথা বলেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যেটা হয়েছে মেরাজে, সেটা হচ্ছে পর্দার অন্তরাল থেকে। পর্দাটা কিসের ছিল? কোন কাপড়ের? বাসার আন্দা পর্দাটা কোন কাপড়ের ছিল? আল্লাহ তাআলা নূরের পর্দা, না সেটা হচ্ছে হিজাবুহু নূর, তার পর্দা ছিল নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলো আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? উত্তর তিনি বললেন তাকে কিরূপে দেখা সম্ভব? যখন আগে এক হাদিসে বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে আল্লাহকে দেখেননি। সুতরাং কেউ বলেছেন যে আল্লাহকে সচক্ষে দেখেছেন, কেউ বলেন অন্তর্নেত্রে দর্শন করেছেন যেমন ইবনে আব্বাস বলেছেন, আবার কেউ বলেন তিনি ওই রাত্রে মহান আল্লাহ নূর ও জিব্রাইলকে দর্শন করেছিলেন, মহান আল্লাহকে নয়। সত্যানুসন্ধানী ওলামাগণ বলেন সঠিক এই যে তিনি চাক্ষুষ দৃষ্টি দিয়ে মহান আল্লাহকে দর্শন করেননি, বরং অন্তর্দৃষ্টি দ্বারা স্বপ্নে ও মেরাজের রাত্রে দর্শন করেছেন। তাহলে এটা একটা ফয়সালা পাওয়া গেল। শেষকালে আর একটা ফয়সালা যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে আল্লাহ তাআলার আকাম আছে। যদি বলেন যে আল্লাহ নিরাকাম, যেমন আমাদের দেশের মানুষ সাধারণ মানুষই বলে থাকে, কবি নজরুল কোথাও বলছেন নিরাকাম, কোথাও বলছেন রোজ হাসরে আল্লাহ তোমার পাপ কি দিদা, তাহলে তুমি নিরাকার বলছো আবার তুমি দেখতেও চাইছো, তাহলে দর্শন কিভাবে? তাকে যার আকার নেই তার দর্শন কি করে হতে পারে? তো তাকে প্রশ্ন করেন যে বলবে যে আল্লাহ নিরাকার, তাকে বলবেন যে নিরাকার কাকে বলে যাকে দেখা যায় না? তো তুমি জান্নাত যাবে? নিশ্চয়ই বাসা তখন টপ করে বলো অবশ্যই জান্নাতে যাব। তো ঠিক আছে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি বলতে পারবে? রূপ, তাই না? সবচেয়ে বড় নিয়ামতটা কি? আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। সেই ব্যাপারে শুনেন, আর যার দর্শন আছে তার আকার আছে, এটা তো বিশ্বাস করবেন, এ দর্শন তো আপনি বিশ্বাস করবেন, এ দর্শনে তো আপনি হেরে যাবেন যে দেখবো অথচ আকার নেই। তাহলে যদি আপনাকে বলে তা বলো কেমন, সে কেমনটা সেদিনে বুঝবে, যেদিনে দেখবে জান্নাতে গিয়ে সেদিনে বুঝবে আল্লাহ তাআলা কেমন। কেয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে দেখে সিজদা করবেন, ঠিক? আল্লাহকে দেখে সিজদা কোনো তো হবে না, হবে না? মানুষের সিজদা করবে। মোমের বান্দাগণ কিয়ামতে মহান আল্লাহর পদনানি দেখে সিজদা করবে, মুনাফিকরা সিজদা করতে পারবে না, তাদের পিঠ পাটার মতো সোজা হয়ে যাবে। এ ব্যাপারে মহান আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইউশাফু আন সাআতিহিম ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাদিউন। সেদিনে পদনানি উন্মোচন করা হবে এবং সিজদার জন্য আহ্বান করা হবে, সবাই সিজদা করবে কিন্তু মুনাফিকরা পারবে না। কেন? অকাত যখন সঠিক ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, পাঁচ ওয়াক্তে আযানের মাধ্যমে তাকে ডাকা হতো, এসো এসো সিজদার জন্য, তারা মসজিদে সিজদার জন্য আসত না। আজ কেয়ামতে আল্লাহকে সরাসরি দেখে সিজদা করতে চাইছ, সে সময় পার হয়ে গেছে। দুনিয়ার বুকে যদি সিজদা করে থাকতে তাহলে আজ তোমরা সিজদা করার তৌফিক লাভ করতে। সুতরাং বোঝা গেল যে আল্লাহকে দেখা যাবে পরকালে মহান আল্লাহ তার বেহেস্তি বান্দাদেরকে দিদার তালে ভন্ড করবেন। মহান আল্লাহ বলেছেন সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা 22-23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। সূরা মুতাফফিফিন 15 নম্বর আয়াত। কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালকের দর্শন থেকে পর্দাবৃত থাকবে। যারা কাফের তারা আল্লাহকে দেখতে পাবে, তারা তো আল্লাহকে বিশ্বাসই করেনি, আল্লাহকে মানেনি, সুতরাং আল্লাহকে দেখতে পাবে না। কারা দেখতে পাবে? মুমিন। মুমিন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া যিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাসারু ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ বা জান্নাত এবং আরো অধিক। সেই আরো অধিকটা কি, এর ব্যাখ্যাতে ওলামাগণ সাহাবাগণ বলেছেন সেটা হচ্ছে আল্লাহ দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। সূরা ইউনুস 26 নম্বর আয়াত। সূরা কাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে থাকবে মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য তাই যা তারা কামনা করবে, যা চাইবে তাই তারা পাবে, যা মনে মনে আশা করবে সেটাই তাদের পূরণ হয়ে যাবে। আর আমার নিকটে রয়েছে আরো অধিক, আর সেটা হচ্ছে কি, আল্লাহ দর্শন। এবারে একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আযা ওয়া জাল্লা ইয়াকুলু লিআহলি জান্নাহ ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে আওয়াজ আসবে উপর থেকে, বলবে হে জান্নাতবাসীরা, ইয়া আহলাল জান্নাহ, ফায়াকুলুনা লাব্বাইকা রাব্বানা ওয়া সাদাইক। যে ডাকলে কি বলতে হয়, হাজির উপস্থিত, আগে লাব্বাইক লাব্বাইকা ওয়া সাদাইক। যেন আমরা হজমটা করতে গিয়ে কি বলি, বাসা কি বলে জিজ্ঞেস করেন, বাসা হজমটা করতে গিয়ে কি বলতে হয় আল্লাহ দরবারে হাজির হয়ে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে কি, হাজির হাজির আমি হাজির। ওয়াল খায়র খায়রু ফি ইয়াদাইক, মঙ্গল তোমার হাতে। ফায়াকুল হাল রাদিতুম, আল্লাহ বলবেন তোমরা কি রাজি হয়েছ। রাজি করার পরে জিজ্ঞেস করবেন তোমরা কি রাজি হয়েছ, খুশি হয়েছ। ফায়াকুলুন ওমা লানা লা মারদা, ইয়া রব্বানা ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিক। ইয়া আল্লাহ, আমরা কি কেন রাজি হব না, অথচ আমাদেরকে এমন জিনিস দিয়েছ যা অন্য কোন সৃষ্টিকে দান করেনি। ফায়াকুল আলা আতিকুম আফদালা মিন যালিক, তোমাদেরকে কি এর থেকে উত্তম জিনিস দান করব না। ফায়াকুলুন, জান্নাতীরা বলবে ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ এর থেকে উত্তম জিনিস কি শ্রেষ্ঠ হতে পারে, ভালো হতে পারে। ফায়াকুল উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। আজ আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অনিবার্য করে দিলাম, আর এরপরে আমি তোমাদের প্রতি কোন দিন অসন্তুষ্ট হব না, রাগান্বিত হব না। আল্লাহ, এ হচ্ছে আরো উত্তম। আর জারির বিন আব্দুল্লাহর হাদিসে আছে কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কামার লাইলাতুল বাদর। অন্য এক রিওয়ায়েতে আছে যে, এটা বলবো পরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন রাত্রে পূর্ণিমার রাত্রে আকাশের চাঁদের দিকে তাকালেন এবং বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা তোমাদের রবকে প্রকাশ্যে দেখবে, কামা তারাউনা হাযাল কামার, যেমন ওই চাঁদটাকে দেখছো। তাহলে আখের আছে না নেই, আল্লাহকে দেখা যাবে আখের আছে। ওলা তুদাম্মুনা ফি রুয়াতিহি, আর দেখার জন্য কোনো ভিড় ভাড় কিছু হবে না, উপরের দিকে তাকালে কোথায় ভিড় হবে, তাই না, আকাশে চাঁদ সবাই দেখতে পারে। অন্য হাদিসে আছে সোহেবের হাদিস, সুল্লাহ সাল্লাম বলছেন যে রাসাল আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে ফায়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন ওই আগের হাদিসের একটা রেশ আর কি, যে আতুরিদুনা শাইয়ান তুরিদুনা শাইয়ান উবি আজিদাকুম, তোমরা চাও কি যে এর থেকে বেশি কিছু দান তোমাদেরকে করি। ফায়াকুলুন আলাম তুবাইয়িদু ওয়ুজুহানা, আল্লাহ তুমি তো আমাদের চেহারাকে সাদা কি বলে শুভ্র করেছ, আমাদের চেহারা উজ্জ্বল করেছ। আবার কি চায়, আলাম তুদখিলনা জান্নাহ, তুমি তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করেছো, জান্নাতে কি প্রবেশ করানি? ওয়া তুনজিনা মিনাল নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, পরিত্রাণ দিয়েছো, এর থেকে আর কি বড় আর কি ভালো জিনিস আমরা পেতে পারি? পর্দা উন্মোচন করা হবে, কিসের পর্দা? নূরের পর্দা, নূরের পর্দা উন্মোচন করা হবে। তখন তারা অনুভব করবেন যে তাদের প্রতিপালকের দিদার অপেক্ষা আর কোন কিছু বেশি পছন্দনীয় নয়। জান্নাতে সব, আর জান্নাতের বয়রা পড়া শুনেছেন কি সুন্দর সুখ, আর গদিতে হেলান দিয়ে সোনা চাঁদি লিটা এই সেই বাড়ি তো আছে ইত্যাদি, আর কি নাম আপনার? রবিউল হাসান। রবিউল হাসান বলেন দেখি জান্নাতের যে বিল্ডিং হবে এই বিল্ডিংটা কিসের হবে, যে ইটগুলো কিসের হবে জানেন? জানেন না? জান্নাতের দেওয়াল কিসের হবে? ইটের হবে, ইটের দিয়ে তো কাতলি করে দেওয়াল হয়, তো দেওয়ালটা কিসের হবে? ইটের, একটা ইটের সন্ধ্যায় একটা চাঁদের ইট, মাঝখানে জাফরানের সিমেন্ট দিয়ে সে মহল তৈরি করা হয়েছে। কল্পনার বাইরে, কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন যে কত সুন্দর, সব ঠিকঠাক ফিটফাট। কিন্তু একটা প্রশ্নের জবাব দেন, জান্নাতে যে বাথরুমটা হবে সেই বাথরুমের পেন যেখানে পায়খানা পেশাব পড়ে সেইটা সোনার হবে না, লোহার হবে না, তামার হবে না, পিতলের হবে, জানেন? বাথরুম থাকবে না, এখানে যেখানে মসজিদ সেখানে বাথরুম, যেখানে ঘর সেখানে বাথরুম। আমাদের বাড়ির নিচে নিচে বাথরুমের পানি বয়ে যায়, জান্নাতের নিচে কি বয়ে যাবে? আল্লাহ মধুর নহর বয়ে যাবে, দুধের নহর বয়ে যাবে, আর সারাবের নহর বয়ে, কি বলে, নহর বয়ে যাবে, এই এই যে নহর সমস্ত নহর বয়ে যাবে, কোন নাপাকি থাকবে না, পেশাব পায়খানা থাকবে না। তাহলে রবি আবার প্রশ্ন করবে, তাহলে খাবে না? খাবে না, খাবে, তাই না? খাবে এবং পানও করবে, যে বয়ে যাবে একটু এমনি বয়ে যাবে, এটা খাবে এবং পানও করবে, তো খাবে আর পান করবে তো যাবে কোথায়? শেষ হয়ে যাবে, এর প্রশ্ন তা প্রশ্ন হবে। এখন বাচ্চা ঘুমিয়ে আছে, তাহলে বাচ্চা প্রশ্ন করতো যে আপনি বলছেন বাথরুম থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, তাহলে যাবে কোথায়? এত খাবে যাবে কোথায়? আরে বসে আছে, হঠাৎ করে মনে হলো ওই পাখিটার মাংস কি সুন্দর, মনে হতেই আমি শুনলেন যে যা চাইবে যা দাবি করবে তাই পাবে, আশা পূরণ হয়ে যাবে, অমনি পাখির ঘোড়া মাংস হাজির হয়ে যাবে। জানলার কেউ বসে আছেন, একটা আপেল ঝুলছে, আপেল দুনিয়ার মতো নয়, নাম এক কিন্তু এই আপেল আর সেই আপেল একরকম না। আপেলটা খাওয়ার ইচ্ছা হলো, ডালটা আপনার সামনে নুয়ে এসে বলবে রবিউল তুমি খাও, বলবে না, এটা আপনার মানে বলছে আর কি, আপনি খালি পেড়ে খাবেন, মুখে ভরবেন, একদম আপনি আপেলটা পেড়ে খাবেন খালি, আপনাকে উঠতে হবে না, চাপতে গাড়ি চাপতে হবে না, ওই লগি বা লগা লাগবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, ডাল আপনি আপনার সামনে এসে হাজির হবে, আপনি খালি পেড়ে খান। এত খাওয়া, এত খাওয়া, তো খাওয়া গুলো যাবে কোন দিকে? খাবার গুলো যাবে কোথায়? ঝেকুর দিয়ে খাবার চলতে, ঝেকুরি বন্ধ হবে, আজকে দিন আমাদের স্বামীজি আপনার পাশে কেউ পড়ে ধরে ডাকা তুলে যা খেয়েছিল, আজকে কারণ গ্যাস থাকে তো একদম বিশ্রী গন্ধ, তাই না? রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, আর কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আজকে মানা করা হয়েছে, এরকম কোন গন্ধ থাকবে না, গন্ধ থাকবে না, সুগন্ধ থাকবে। আর কোন পদ্ধতি আছে? দেহের ঘামের সাথে, দেহের যে ঘাম হবে সেই ঘাম আবার পচা গন্ধ না, যে হচ্ছে সুগন্ধ, সেই ঘামের সাথে আপনার খাওয়া জিনিস আস্তে আস্তে বের হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কত বড় নিয়ামত রেখেছেন যা আমরা কল্পনা করতে পারি না, আর দুনিয়ার বুকে কোন মানুষ চোখে দেখতে, মানুষ তো দূরের কথা, জিন্ন জিন তো বহু জায়গায় ঘুরে বেড়াতে পারে, তারাও সেই জান্নাতের কল্পনা করতে পারে না, অসম্ভব। সুতরাং বুঝতেই পারছেন যে বেহেস্তিরা মহান আল্লাহ আল্লাহকে দেখতে পাবে, অনেকে বলে না আল্লাহকে দেখতে পাবে না, অপব্যাখ্যা করে বলে আল্লাহ স্বভাব দেখতে পাবে, প্রকাশে দেখতে পাবে যেমন চাঁদ দেখতে পাচ্ছ, পূর্ণিমার চাঁদ, এ প্রথম দিনকার চাঁদ নয়, হিলাল নয়, বরং বদর। তো আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন, আর এ বলছে কি না আল্লাহ স্বভাব দেখতে পাবে। এখন কথা হলো মানে মান মনা তো ধরাই পানে তাই না, না এরকম ব্যাখ্যা করা অপব্যাখ্যা, এটা ব্যাখ্যা ব্যাখ্যা করার দিন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন কেয়ামতের দিন বেহেস্তি লোকেরা আল্লাহ তাআলাকে সব চোখে দর্শন করবে। ইমাম আহমদ বিন হাম্বাল বলেন যে ব্যক্তি বলে যে আল্লাহকে পরকালে দেখা যাবে না সে কাফের। অতএব কয়েকটা আকীদার বিষয়ে আমরা আল্লাহর দর্শন আল্লাহর আকার সম্পর্কে আজকে আলোচনা করলাম, আশা করি আলোচনাটা উপকারী হবে, কারণ অনেক মানুষ এ সম্পর্কে ধন্দে আছে, দ্বন্দ্বে আছে, অবিশ্বাসে আছে। তো আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, তৌফিক দিন, আমাদেরকে তৌফিক দিন সহি আকীদা শেখার। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين